চায়না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চায়না মনে গান ছাড়া। গান গাই আমার মনে রে বুঝাই মন থাকে পাগল পাহারা, গান গাই আমার মনে রে বুঝাই মন থাকে পাগল পাহারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া। চায় না মনে গান ছাড়া।